আইরে সকল পাপি তাপিয়াই না ছুটে মাহে রমজানের রহমত বরকত নে না লুটে আইরে সকল পাপি তাপিয়াই না ছুটে মাহে রমজানের রহমত বরকত নে না লুটে আইরে সকল পাপি তাপিয়াই না ছুটে মাহে রমজানের রহমত বরকত নে না লুটে রহমত বরকত মাগফিরত কে নিয়ে এলো রমজান মানব রচিত কোনো ভুলি নাই খোদারি ফরমান রহমত বরকত মাগফিরত কে নিয়ে এলো রমজান মানব রচিত কোনো ভুলি নাই খোদারি ফরমান এই সুযোগে ভুলের শব্দার এই সুযোগে ভুলের শব্দার দে না টুটে মাহে রমজানের রহমত বরকত নে না লুটে মাহে রমজানের রহমত বরকত নে না লুটে আইরে সকল পাপি তাপিয়াই না ছুটে মাহে রমজানের রহমত বরকত নে না লুটে আইরে সকল পাপি তাপিয়াই না ছুটে মাহে রমজানের রহমত বরকত নে না লুটে কল্পনাতে নাই সত্যি পেতে চাও যদি খোদাকে দাও না পানি অন্য তুমি পিপাস ভুখাকে কল্পনাতে নাই সত্যি পেতে চাও যদি খোদাকে দাও না পানি অন্য তুমি পিপাস ভুখাকে খাবারের বিনিময়ে খাবার পাবে গিয়ে জান্নাতে মাহে রমজানের রহমত বরকত নে না লুটে আইরে সকল পাপি তাপিয়াই না ছুটে আইরে সকল পাপি তাপিয়াই না ছুটে আইরে সকল পাপি তাপিয়াই না ছুটে মাহে রমজানের রহমত বরকত নে না লুটে মাহে রমজানের রহমত বরকত নে না লুটে।